হোসেন কারবালায় দুলদুল টিতার ছুটায়, কি নসিবে ছিল হাই ঘোড়ার পাজে পুঁতে যায়, ঘোড়ার পাজে পুঁতে যায়। নামে শোকের ছায়া হাই একি মহামায়া, মা ফাতেমার দুলারা আলীর নয়নের তারা, আলীর নয়নের তারা। কি করে যাবে এবার তার ভেবে পেল না, সেখানে থাকতে যে হবে ওই বাহা তোর জানা। কি করে যাবে এবার তার ভেবে পেল না, সেখানে থাকতে যে হবে ওই বাহা তোর জানা। পড়ল মনে তার তখনে, পড়ল মনে তার তখনে নানার আগাম কথা। নামে শোকের ছায়া হাই একি মহামায়া, মা ফাতেমার দুলারা আলীর নয়নের তারা, আলীর নয়নের তারা। খাবার পানি ফুরিয়ে গেছে বলে সাথীরা, ফোরাতের ধারে গিয়ে দেখে লক্ষ সৈন্য ঘেরা। খাবার পানি ফুরিয়ে গেছে বলে সাথীরা, ফোরাতের ধারে গিয়ে দেখে লক্ষ সৈন্য ঘেরা। বুঝল সবাই এ তো নিশ্চয়, বুঝল সবাই এ তো নিশ্চয় যুদ্ধের ইশারা। নামে শোকের ছায়া হাই একি মহামায়া, মা ফাতেমার দুলারা আলীর নয়নের তারা, আলীর নয়নের তারা। পিপাসা ও তীরের আঘাতে সবাই শহীদ হয়, পিপাসা ও তীরের আঘাতে সবাই শহীদ হয়। আসগর আলী ঘুমিয়ে পড়ে তীর বিঁধে সিনাই, দেখে শিশু বই যে আঁসু, দেখে শিশু বই যে আঁসু ওই মরু কারবালায়। হোসেন কারবালায় দুলদুল টিতার ছুটায়, কি নসিবে ছিল হাই ঘোড়ার পাপুতে যায়, ঘোড়ার পাপুতে যায়। নামে শোকের ছায়া হাই একি মহামায়া, মা ফাতেমার দুলারা আলীর নয়নের তারা, আলীর নয়নের তারা। হোসেনকে দেখে একা সীমার যে ছুটে যায়, হোসেনকে দেখে একা সীমার যে ছুটে যায়। ইনামের লোভে ছুরি তাড়াতাড়ি চালায়, ইনামের লোভে ছুরি তাড়াতাড়ি চালায়। সীমারি বলে কেন ওরে, সীমারি বলে কেন ওরে, গলা যে কাটে না। নামে শোকের ছায়া হাই একি মহামায়া, মা ফাতেমার দুলারা আলীর নয়নের তারা, আলীর নয়নের তারা। ইমাম হোসেন বলে সীমার একটু থামো না, মোর গলাতে নানা নবী খেয়েছিল চুমা। ইমাম হোসেন বলে সিমার একটু থামো না, মোর গলাতে নানা নবী খেয়েছিল চুমা, এদিকে নানা দেয়নি চুমা, এদিকে নানা দেয়নি চুমা, তুমি খঞ্জর চালাও না, নামে শোকের ছায়া, হাই একি মহামায়া, মা ফাতেমার দুলারা, আলির নয়নের তারা, আলির নয়নের তারা, দেখলে মহরমের চাঁদ দুঃখে মন ভরে যায়, দেখলে মহরমের চাঁদ দুঃখে মন ভরে যায়, জান্নাতি হোসেন শোনো মোরা ভুলবো না তোমায়, এমডি মেহবুব কেঁদেছে খুব, এমডি মেহবুব কেঁদেছে খুব, তাই ঘুম তো আসে না, নামে শোকের ছায়া, হাই একি মহামায়া, মা ফাতেমার দুলারা, আলির নয়নের তারা, আলির নয়নের তারা, আলির নয়নের তারা।